সূরা আত-তারিক। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী তারকার। তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? তা হচ্ছে একটি উজ্জ্বল তারকা। জমিনের এমন একটি প্রাণীও নেই যার উপর কোন তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই। মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে। বানানো হয়েছে সবেগে স্খলিত এক ফোঁটা পানি থেকে, যা বের হয়ে আসে পুরুষদের পিঠের মেরুদণ্ড ও নারীর বুকের পাঁজরের মাঝখান থেকে। এভাবে যাকে তিনি একদিন বের করে এনেছেন, তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন। সেদিন তার যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে। যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন তার কোন শক্তিই থাকবে না, থাকবে না তার কোন সাহায্যকারীও। বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, সেই বৃষ্টিধারায় ফেটে যাওয়া জমিনের শপথ, অবশ্যই এ কোরআন হচ্ছে হক বাতিলের পার্থক্যকারী চূড়ান্ত কথা, যা অর্থহীন কোন কথাবার্তা নয়। এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমিও এদের ব্যাপারে একটি কৌশল অবলম্বন করছি। অতএব তুমি আমার সে কৌশল দেখার জন্য কিছুদিন এ কাফেরদের অবকাশ দিয়ে রাখো।